ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد منكم الغائب أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء اکرام محترم حاضرین আমি আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফ থেকে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের প্রথমাংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি যেভাবে তোমাদেরকে তোমাদের জন্য শ্রেষ্ঠ কেবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে আমি তোমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এর মর্যাদা দিয়েছেন তার কারণ বর্ণনা করেছেন। এখানের আয়াতেও একটা কারণ বর্ণনা করেছেন, অন্য আয়াতেও কারণ বর্ণনা করেছেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি, পরকালে হাশরের মাঠে তোমাদের কাছ থেকে একটা সাক্ষী আদায় করার জন্য। Allah subhanahu wa ta'ala অন্যান্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেও শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর মর্ম হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের রুহানি পিতা। কারণ সমস্ত নবীগণই আপন আপন উম্মতের রুহানি পিতা হন, সেই হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের রুহানি পিতা। তবে অন্যান্য নবীগণ যে আপন আপন উম্মতের রুহানি পিতা আর তোমাদের নবী যে তোমাদের রুহানি পিতা, এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হল অন্যান্য নবীগণকে আমি খতনে নবুয়তের মর্যাদা দান করি নাই, একমাত্র তোমাদের নবীকে আমি খতনে নবুয়তের মর্যাদা দান করেছি। এখানে আমাদের গভীরভাবে লক্ষ্য করার মতো ব্যাপার হল যে আমাদের নবীকে যে সর্বশেষ নবী বানাইছেন, এই সর্বশেষ নবী হওয়াটা অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা হওয়ার কারণ হয় কিভাবে, এর জবাব মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেভাবে কোন ডাক্তারের চিকিৎসার পরে অন্য ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকলে প্রথম ডাক্তার যেমনভাবে শেষ ডাক্তার হতে পারেন না, তেমনিভাবে শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না, ঠিক তেমনিভাবে যে নবীর পরে আরো নবীর দরকার বাকি থাকে, তিনি যেভাবে শেষ নবী হতে পারেন না তেমনিভাবে শ্রেষ্ঠ নবীও হতে পারেন না। পক্ষান্তরে যে ডাক্তারের চিকিৎসার পর আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও, ঠিক তেমনিভাবে যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। Behind it, for সুতরাং আমাদের নবী যেমন ভাবে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তেমনি ভাবে এই নবীর উম্মত আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তাই আমার এতক্ষণের আলোচনার সারমর্ম হল আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন আমাদের বুঝার ব্যাপার, আমাদের নবীকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা কারণ তাকে শেষ নবী বানাইয়া শ্রেষ্ঠ নবী হওয়ার মর্যাদা দান করেছেন। এবার আমরা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা, আমাদেরকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা কারণ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যা পরকালে আল্লাহ প্রকাশ করবেন, আর একটা কারণ অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ বলেন কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতে আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা, তোমাদেরকে আমি যত কারণে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছি, এর মধ্যে দুনিয়াতে প্রধান কারণ হল তোমরা হবে আল্লাহর পথে দাওয়াত দেনেওয়ালা। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এজন্য যে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে গোটা বিশ্বের মানুষকে তোমরা খারাপ কাজ পথে বাড়াবে। পরবর্তী পর্যায়ে উল্লেখিত আয়াতের মর্মে আমরা বুঝতে পারলাম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বের কারণে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই দায়িত্বটা হল গোটা বিশ্ববাসী মানব জাতিকে কল্যাণের পথে ডাকা, যত রকমের ভালো কাজ আছে সেই ভালো কাজগুলির পথে তাদেরকে ডাকা, আর সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে আহ্বান করা। এই কাজটাকেই আমরা সংক্ষেপে দুইটা শব্দের দ্বারা ব্যক্ত করে থাকি, সেটা হল দাওয়াত ও তবলীগ। And this is the summary of these two words, which are called the Dawa and the Belief. These two words also indicated to the reason of this ayat, why Allah created this ummah, the best ummah, and Allah gives this higher responsibility and higher position. That's what I... দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। দাওয়াত শব্দের অর্থ ডাকা আর তবলিগ শব্দের অর্থ পৌঁছাইয়া দেওয়া। পরিভাষাগতভাবে আল্লাহর পথে ডাকা এবং আল্লাহর কথা আল্লাহর বন্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়াকে তবলিগ বলে। সুতরাং দাওয়াত ও তবলিগের অর্থ হল বিশ্ববাসী মানুষকে আল্লাহর পথে ডাকা এবং বিশ্ববাসী মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। Da'wah means calling people towards Allah subhanahu wa ta'ala. Tabligh means convey the message to each and every individual. This is the main duty for the Ummah. We have to call the people towards Allah in order to convey the message coming from Allah subhanahu wa ta'ala to each and every individual. This is about da'wah and tabligh. Ekon prasno darai. এই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন? তার কারণ হল পূর্ববর্তী কোন নবীর উম্মতেরা এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের দায়িত্বটাকে ধরে রাখতে পারেনি, যে কারণে আগের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ও তবলিগের দায়িত্বটা শুধুমাত্র নবীদের দ্বারা পালন করাইতেন। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, তারপরে যেহেতু আর কেউ নবী হবেন না, সুতরাং আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ ধরে রাখার জন্য কোন নবী পাঠাবার ব্যবস্থা নাই। তাই এই দায়িত্বটা শুধুমাত্র এই নবীর উম্মত পালন করবে, এই জন্য এই নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। Because Allah subhanahu wa ta'ala is the best dispensability, which is given by Allah to Prophet Muhammad sallallahu alayhi wa sallam. All other ummah in previous time, they cannot fulfill their duty, they cannot fulfill their responsibility as a ummah of the Prophet to convey the message to each and every individual. They cannot fulfill their duty because they are not able to do it proper way. But Allah subhanahu wa ta'ala, there is a special quality for this ummah to fulfill the duty of Anbiya alayhi salatu wa salam. This Allah give us the opportunity in the ummah of Muhammad Rasulullah sallam, who is fulfilling the same duty which was Allah fulfilled by Anbiya alayhi salatu wa salam. Because of this reason, Allah give us the job of Anbiya. This Allah make us among whole ummah and the best ummah among follower of best Muhammad sallallahu alayhi wa. এই কারণেই দাওয়াত ও তবলিগের কাজকে তবলিগি জমাতের পরিভাষায় নবীওয়ালা কাজ বলা হয়। কারণ দাওয়াত ও তবলিগের কাজ আর কোন নবীর উম্মত করতে পারেনি, সর্বযুগের সকল নবীগণই শুধু করেছেন। সর্বযুগের সকল নবীগণ যে দাওয়াত ও তবলিগের কাজ করেছেন কোন উম্মত করতে পারেনি, এই কাজটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে কিয়ামত পর্যন্ত করতে হবে। এই জন্য এই দাওয়াত ও তবলিগের কাজ একমাত্র নবীগণের কাজ। আমরা নবী না হওয়া সত্ত্বেও নবীগণের এই দায়িত্ব পালন করে যেতে হবে, এই জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছে। But work of the Prophet will continue until Qiyamah, until the last pastor are coming before Qiyamah. This is the duty of Prophet Muhammad sallallahu alaihi wasallam and duty of the all other Anbiya alayhi sallallahu alaihi wasallam. Because we are fulfilling the duty of Anbiya, this is Allah give us this best position and higher position, and Allah give us tawfiq to fulfill the duty of Anbiya alayhi sallallahu alaihi wasallam. This is called it the best ummah. এখন প্রশ্ন হলো এই দাওয়াত ও তবলিগের কাজ এই উম্মতের সবাইকে করতে হবে না কিছু দলে কিছু লোকে করলে সকলের পক্ষ থেকে আদায় হবে, এই ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের মধ্য থেকে অবশ্য অবশ্যই একটা দল, তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা দরকার যারা দুনিয়ার মানুষকে আল্লাহর কথা পৌঁছাইবে, দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছাইবে এবং আল্লাহর আল্লাহর পথে দুনিয়ার মানুষকে ডাকবে। অর্থাৎ আল্লাহর দাওয়াত ও তবলিগের কাজ এই উম্মতের একটা দল যদি আদায় করে তাহলে তাদের কারণে আল্লাহ গোটা উম্মতকে এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করে দেবে। And he said that Allah mentioning that ayat, وَالْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ. There should be one group of the people. On behalf of the whole ummah, they have to be 24 hours ready to complete their duty. If they fulfill their duty on behalf of the whole ummah, Allah gives the same position for the whole ummah because of their effort. This is a great mercy of Allah subhanahu wa ta'ala. যেমন ভাবে কুরআন হাদিসের এলেম শিক্ষা করা মুসলমান উম্মতের জন্য ফরজ, কিন্তু সকলের জন্য নয়, একদল আদায় করলে গোটা উম্মতের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের মানুষকে দাওয়াত ও তবলিগের কাজ করা গোটা বিশ্বের মানুষের মধ্যে এই উম্মতের জন্য ফরজ, কিন্তু একদলে আদায় করলে গোটা উম্মতের পক্ষ থেকে আদায় হয়ে যায়। Giving the example like seeking the knowledge, learning the knowledge of the Quran, Hadith, the first for each and every individual. But there are two levels there. In general, 100% Muslims, they have to learn the basic knowledge. Among them, there should be some specific people, they will be the specialist in this knowledge. If they perform their duty, it is on the behalf of the whole Ummah, they can fulfill their duty as Ummah of Muhammad Rasulullah. Similar way, among these people, there is some special group. They will complete their duty 24 hours to convey the message to each and every individual. If they fulfill their duty, it is on the behalf of the whole Ummah. Allah forgiven all of them if they complete their duty to reach the message to each and every individual. আমরা সকলেই জানি কুরআন হাদিসের এলিম শিখা এবং শিক্ষা দেওয়ার ফরজ দায়িত্বটা যেমন ভাবে একদল হক্কানি উলামায়ে কেরাম গোটা উম্মতের পক্ষ থেকে পালন করে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মানুষের মধ্যে দাওয়াত ও তবলিগের দায়িত্বটাও একটা সুনির্দিষ্ট দল পালন করে যাচ্ছেন। He's saying like ulama, they're trying their best to preserve the knowledge of Muhammad Rasulullah, some knowledge of the Quran, Hadith. There are some selected people they call ulama and fuqaha. They're trying their best how to understand the Quran, Hadith and convey this message to each and every individual. Similar way, there should be some people, they will fulfill the duty of the da'wah. They can convey this message to each and every individual. If they fulfill their duty proper way, they get the same higher position like others. The world, the ulama, they fulfilling their duty, they complete their duty, fulfill the need of the ummah. Similarly, one group of the people, they convey the message to each and every individual, they can fulfill their duty on behalf of the whole ummah. বর্তমান দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ যে একটা সুনির্দিষ্ট দলের দ্বারা পালন হচ্ছে, এই দলের মাধ্যমে দাওয়াত ও তবলিগের কাজে গেলে ছয়টা পয়েন্ট এর পালন করতে হয়, যেই ছয়টা পয়েন্টকে বাংলা ভাষায় ছয় উসুল বলা হয়। আপনারা ইংলিশে সিক্স পয়েন্ট বলেন কিনা আমি জানি না, কোন কোন আরবিয়ানরা সিত্তা সিফাত বলে, বাংলায় বলে ছয় উসুল, উর্দু ভাষায় বলে চেবাতি। এই ছয়টা কথা এর মাধ্যমে সারা বিশ্বে দাওয়াত ও তবলিগের কাজ চলছে। He is saying how we can fulfill our duty as a convener, as a convener the message to each and every individual who is in the field of Ummah. He says that we have to follow the six points. Let's say the six points, six usul, hey usul, but in different languages, Sifat-e-Sitta in Arabic, but the purpose are same. We have to say six points to complete our duty as a follower of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. This is the main method how to convey the message to others. এই ছয় উসুলের প্রথম উসুল হইল কালেমা, দ্বিতীয় উসুল নামাজ, তৃতীয় উসুল ইলম ও যিকির, চতুর্থ উসুল একরামুল মুসলিমিন, পঞ্চম উসুল সহি নিয়ত, ছয় নম্বর উসুল নফর ফি সাবিলিল্লাহ। And repeating the six points, number one is the kalima, tawheed, and number two is the salat, number three ilm al-zikir, number four ikram al-muslimin, number five is the tasi'iniya, number six khuruj fi sabilillah. এই ছয়টা কথা, এর ভিত্তিতে বর্তমান দুনিয়াতে যে দাওয়াত ও তবলিগের কাজ চলছে, এতে অনেকের এই ছয় কথা বুঝে না আসার কারণে এই কাজের সাথে জড়িত হতে ইতস্তত করেন, এমনকি অনেকে সমর্থন দিতে ইতস্তত করেন, কেউ কেউ বিরোধিতাও করেন যে এই ছয় কথা তো ইসলামের কথা নয়, এই ছয় কথা তো মন গড়া বানানো কথা, এমন কথা বলে থাকেন। Then he's saying some people among the Summah, they have so many confusion. They say, from where we getting the six points? It is not directly coming from the Quran and Hadith. This is in the supporting this work. Sometimes they have some misunderstanding. They're going to agree with this work also, because they doesn't know the reality of the six points. He said, how we can understand this six points from the Quran and Hadith is a main important issue today in front of a lot of Ummah, lot of people of the Muslimin. He said, to clarify these six points from the Quran and Hadith, they can understand the purpose of the work. কাজে আমরা প্রথমে বুঝে নেব যে বর্তমান দুনিয়াতে যে তবলিগের দাওয়াত ও তবলিগের কাজ চলছে ছয় কথার মাধ্যমে, এই ছয় কথার কোন একটি কথা কোরআন হাদিস বহির্ভূত কিনা। প্রথম নম্বর কলেমা, আমরা সবাই জানি কলেমা কারো মন গড়া বানানো নয়, এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। দুই নম্বর উসুল নামাজ, তাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তিন নম্বর উসুল এলেম ও জিকির, এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। চার নম্বর উসুল একরামুল মুসলিমিন, এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। পাঁচ নম্বর উসুল সহি নিয়ত, এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। ছয় নম্বর উসুল নফর ফি সাবিলিল্লাহ, এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। কোন উসুলটা কোরআনের কোন আয়াত এবং রাসুলের কোন হাদিস দ্বারা প্রমাণিত, সবিস্তারে আলোচনা করতে গেলে এই সীমিত সময়ে সম্ভব হবে না। সুতরাং শুধু আমরা এতটুকু মনে রাখি যে ছয় উসুলের প্রত্যেকটা উসুল সুস্পষ্ট ভাবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। Answer of this question, so many people understand this is the maybe something coming new, man-made, six points. They say, no, it's a misunderstanding. Each and every point coming from the Quran, and this is in the case, in each point coming from the Quran and Hadith, but number one, kalima, tawheed. There's so many ayat mentioning about the tawheed. Salat, there are so many ayat from the Quran and Hadith about salat in the case. Ilm al-zikir, it is also proven by the Quran. So many ayat. Similar way, Islam and Muslims, so many ayat of the Quran and a hadith is there. The Sayyidiyya, each and every, and the belief, Quruj fi sabilillah, lot of ayat proving this point. This way today, our very short time, we can record the details in this short period of time, but we're discussing over the each point, proving by the Quran and hadith. But we have to know, in conclusion, each and every point is mentioning by the Quran, proving by the Quran and hadith. এই ছয় উসুলের ভিত্তিতে যে দাওয়াত ও তবলিগের কাজ সারা দুনিয়াতে চলছে, এই ছয় উসুল যাদের বুঝে আসে না তারা আরেকটা প্রশ্ন করে থাকেন, সেটা হল ইসলাম ধর্মের ভিত্তি হল পাঁচটা আর তবলিগের উসুল ছয়টা, সুতরাং ইসলামের সাথে পাঁচ ভিত্তিওয়ালা ইসলামের সাথে এই ছয় বেনাওয়ালা তবলিগের কোন সম্পর্ক নাই। They're questioning some other way also, they say, from where they are getting the six points. We know in Islam the four pillars of the Islam, and the five is there. From where they are getting the six? There is no connection between the tabligh and real Islam. It is something new, they are coming from somewhere else. এই ধরনের প্রশ্ন যদি কারো মনে থাকে যে ইসলামের ভিত্তি পাঁচটা আর তবলিগের উসুল ছয়টা, কাজেই এই ইসলামের সাথে এই তবলিগের কোন সম্পর্ক নাই, তাহলে তাদের জন্য বোঝার দরকার ইসলামের পাঁচটা হইল ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন। আর তবলিগের এই ছয়টা জিনিস হইল, এই ছয়টা পয়েন্ট, ছয়টা দায়িত্ব কর্তব্য, কোন জিনিসের ফাউন্ডেশন এবং তার কর্মসূচি এক হতে পারে না। সুতরাং একটার সাথে আর একটার কোন সংঘর্ষ নাই, ইসলামের পাঁচ বেনার সাথে তবলিগের ছয় উসুলের কোন বিরোধিতা নাই। And this is the sixth point, the method of the Amal, how to perform the duty of the Ummah of Muhammad Rasulullah SAW, six quality needed. This is a method of the Amal and foundation of the building to relate to different issues. There is no combination in between the five pillars of Islam and six points of the Tabligh. Because some people, they have misunderstanding. This is they arrive in the question. There is no relationship between the Tabligh and pillar of Islam. It's a wrong idea. This you have to understand. Five pillars of Islam, that means foundation of the deen. And this six point, the method of our amal, how to fulfill our duty as the Ummah of Muhammad Rasulullah and duty of the Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. By this six point, we can fulfill our duty. তারপরও যারা সহিসুলের তবলিগ যাদের বুঝে আসে না, তারা আরেকটা প্রশ্ন করে দেখেন যে ইসলামের পাঁচ বেনা যদি ভিন্ন কথা আর তবলিগের সহিসুল যদি ভিন্ন কথা হয়ে থাকে, তাহলে ইসলামের পাঁচ বেনার প্রথম দুইটা কলেমা এবং নামাজ তবলিগের সহিসুলে ঢুকানো হইল কেন, আর ইসলামের পাঁচ বেনার বাকি তিনটা রোজা, হজ, যাকাত তবলিগের সহিসুল থেকে বাদ দেওয়া হইল কেন? Maybe there is some other question will come. In the pillar of Islam there is a five, but among them two are is there. Salat, Kalima and Salat, everything is six points. Two is there. And some other three and not is there. Zakat, Hajj and fasting. And this one is six points and the two points already is there from the pillar of Islam. But there is some additional work. This way there is no any contradiction. There is no any misunderstanding. There is no any difference in between the pillar of Islam and the part of the quality of the tabligh. You have to understand and make it clear to everybody. They can understand and they can come to the work. এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ছয় উসুলের তবলিগ করার জন্য একটা ব্যবস্থা আছে, চল্লিশ দিনের চিল্লায় যাওয়া। কমের মধ্যে চল্লিশ দিনের চিল্লার মাধ্যমে ছয় উসুলের তবলিগের কাজ করা হয়। এই চল্লিশ দিনের চিল্লা সম্পর্কেও যারা ছয় উসুলের তবলিগ যাদের বুঝে আসে না, তারা প্রশ্ন উত্থাপন করেন যে এই ছয় উসুলের তবলিগওয়ালারা চল্লিশ দিনের চিল্লা পাইল কোথায়। There are so many other questions. Among them, another question also. If you are to learn the Dawat and Tabligh in this world, you have to spend at least 40 days. They say, from where are you getting the 40 days? When the limit is coming? There is something else. There is no in the Quran, Hadith about the 40 days. Why are you adding this 40 days? The limit of time. You have to learn the work. There is another question also. Arabian something. বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নাই, সংক্ষেপে শুধু এতটুকু বলছি, এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা পাইয়া পাঁচ ওয়াক্তের নামাজ জমাতের সাথে পড়বে, এটা কি চল্লিশ দিনের একাধারে চল্লিশ দিনের মেহনত নয়? এইরকম একাধারে চল্লিশ দিনের মেহনত দিনের কাজে যে করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই লোকটার জন্য একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের পিছনে তকবীরে উলা পাইয়া পাঁচ ওয়াক্তের নামাজ জমাতে পড়নেওয়ালার জন্য যতগুলি পুরস্কারের উল্লেখ করেছেন, এর মধ্যে একটা পুরস্কার হল মুনাফিকের দপ্তর থেকে তার নাম খারিজ করে খাঁটি মুমিনের দপ্তরে তার নাম লেখাই দেওয়া। He said there is a lot of proof in the hadith. For example, one of them, he said like Rasulullah sallallahu alayhi wa sallam, يَعْمَلُ فِي جَمَاعِ إِذْرِكَ تَكْبِيرَةَ الْأُولَى كُتِبَ لَهُ بَرَاتًا بَرَاتٌ مِنَ النَّارِ وَبَرَاتٌ مِنَ النِّفَاقِ. There are so many examples in the hadith. One of them, he said, mentioned this hadith, Rasulullah sallallahu alayhi wa sallam saying, if someone 40 days continuously 200 salat praying behind the imam with takbir-e ula, there's a lot of benefits there. Among them, two are mentioning this hadith, baratun minan nar baratun minan nifaq. One of them, Allah subhanahu wa ta'ala give him status, he will be the complete believers and take out his name from the list of the munafiqin. The great benefit behind the imam with takbirullah. In similar way, a lot of other hadith, there is a benefit if someone working for the deen of Allah 40 years continuously, lot of benefit will come. His nur of imam will be achieving by the 40 days also. এখানে দেখা গেল এইরকম 40 দিনের মেহনতের ফলে দুনিয়াতে 40 দিনের মেহনত করনেওয়ালার পুরস্কার হল সে খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে, আর আখেরাতে এইরকম 40 দিনের মেহনতের পুরস্কার সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের অধিকারী হতে পারে। Allah will complete his iman, take out his name from the list of the monarchs in this world, and hereafter Allah will save him from the hellfire. It's a great benefit because of the 40 days of Abu'l-Hinda, part of Allah subhanahu wa ta'ala. 40 dinar ekadare 40 দিনের মেহনতকেই পরিভাষাগত ভাবে চিল্লা বলা হয়। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে একাধারে দিনের মেহনত একাধারে 40 দিন পর্যন্ত করা, এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। সুদা কথায় এই ছয় উসুলি তবলিগের 40 দিনের চিল্লা পরিষ্কার হাদিসের দ্বারা প্রমাণিত। This also we are using that as a word of killa, 40 days together, struggling and mujahada. It is proving by the Quran and Hadith, that in this Hadith in 40 days, performing the Salat of Takbirullah, Allah gives him two rewards. Similar way, there is a lot of other proof in the Quran and Hadith, if someone working for the 40 days, inshallah he gets a special benefit. You say 40 days in the path of Allah, it is also proving by the Quran and Hadith, it doesn't really make any period of time or any issue. এইরকম দিনের কাজে 40 দিনের মেহনত যাকে আমরা চিল্লা বলে থাকি, এই মর্মেই আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে বলেন, বা ইজওয়া আদনা মূসা আরবাঈনা লাইলাতান, স্মরণ করো তোমরা সেই দিনের ঘটনা যখন আমি হযরত মূসা আলাইহিসসালামকে একাধারে দিনে রাতে 40 দিনের দিনই মেহনত করার জন্য নিয়ে গেছিলাম। Mentioning another ayat, he said about the Musa alayhi salatu wasalam, when he went over there to get the Torah, Allah mentioned in the 40, Arba'in alayla, 40 days continually effort needed, so he get eligible to get the message from Allah subhanahu wa ta'ala. He said for number 40 also mentioning over there, he said 40 days is some course, short course is there, mentioning in several ayat in the Holy Quran. Anurup babe, প্রত্যেকটা মানব সন্তান যখন তার মায়ের গর্ভে যায়, বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের এক বিন্দু পানি একত্র হয়ে মায়ের গর্ভে পৌঁছার সাথে সাথেই আল্লাহ একজন ফিরিস্তা পাঠিয়ে দেন 2 ফুটা পানি দিয়া একটা মানুষের শরীর গঠন করার জন্য। ফিরিস্তা সেই 2 ফুটা পানির মধ্যে একাধারে 40 দিন মেহনত করার ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে রক্ত গুস্তে পরিণত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে গুস্তের ভিতরে হাড্ডি গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে রুহু আসে, আরো 40 দিনের মেহনতের ফলে তার অঙ্গ প্রত্যঙ্গ গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়, আরো 40 দিনের মেহনতের ফলে সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে বের হয়ে আসে। One drop of the semen from the father's side, another drop of the semen from the mother's side. They combined going to the womb of the mother. After 40 days, some change are coming, going to the blood. Another 40 days, going to the flesh. Another 40 days, there's a bone will come. Another 40 days, they will be able to get something. There's all the shape of the body are coming. Another 40 days, they are able to tolerate all the environment in this world. This way, each 40 days, change are coming. This 40 days is tremendous heaven in the world. This way, 40 days is someone spending in the path of Allah. Definitely, you get the change in Iman and Amal. এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যে একাধারে 40 দিনের মেহনতের একটা সুফল আছে। এই একাধারে 40 দিনের মেহনতের সুফলটা সঠিকভাবে পাওয়ার জন্যই তবলিগ জমাতে 40 দিনের চিল্লার ব্যবস্থা করা হয়েছে। And tremendous reward and special gift to Allah subhanahu wa ta'ala. You see, someone spending in the path of Allah, under the commandments of Allah, shown by Rasulullah s.a.w., under the Amir, then inshallah, he will get changed his life because of the 40 days spending in the path of Allah. এই চল্লিশ দিনের চিল্লায় যাওয়ার সময় কলেমা বাদ দিয়ে গেলে চলবে না প্রতিটি মুহূর্তে কলেমা সাথে থাকতে হবে? Question is there, in these 40 days, continuously we have to have quality of the oneness of Allah, the kalima. Without kalima, you cannot live our life, even the one moment, one second. In the 40 days, we have to take care of the quality of La ilaha illallah, the oneness of Allah is mandatory. কাজেই মুসলমানের চিল্লা চল্লিশ দিনের চিল্লা কলেমা বিবর্জিত হতে পারে না, এই জন্য চল্লিশ দিনের চিল্লার ছয় ফুলের প্রথম ফুল কলেমা সাব্যস্ত করা হয়েছে। This is the reason, because without iman you cannot do the effort of the deen. This is the basic mandatory fundamental. This is a 40 days continuously, you have to put some effort how to strengthen iman. You say without work of the iman you cannot spend the 40 days. This is the first quality in the 40 days. এবার বলেন চল্লিশ দিনের ভিতরে মুসলমানের উপর কোন নামাজ ফরজ হয় কিনা? যদি বলেন ফরজ হয় তাহলে পাঁচ বেলার নামাজ বাদ দিয়েও চল্লিশ দিনের চিল্লা হতে পারে না। Second question also about the quality number two. Second quality, second point. Is there any possibility you can spend 40 days without salat? Answer is no, it's not possible. If you have to practice the salat also in 40 days, this is the second quality in the 40 days. সুতরাং চল্লিশ দিনের চিল্লা দেওয়ার জন্য ছয় উসুলের প্রথম উসুল কলেমা এবং দ্বিতীয় উসুল নামাজ পরিষ্কার ভাবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে। কিন্তু চল্লিশ দিনের চিল্লাটা যদি রমজান মাস ছাড়া অন্য মাসে হয় তাহলে সেখানে রোজা রাখা বাধ্যতামূলক হবে না, এই জন্য তিন নম্বরে রোজাকে তিন নম্বর পয়েন্ট ধার্য করা হয়নি। এই চল্লিশ দিনের চিল্লায় যিনি যাবেন তিনি যদি ধনী না হয়ে থাকেন তাহলে যাকাত তার উপর ফরজ হবে না, এই জন্য চল্লিশ দিনের চিল্লায় যাকাতকে বাধ্যতামূলক পয়েন্ট বলা হয়নি। If someone was rich, he is not eligible to pay the zakat. There is no any this amount of money in his hand. This is someone spending 40 days for the work of the, there is no necessity to pay the zakat. This is cannot be the one point of the six point in the spending time in the path of Allah subhanahu wa ta'ala. Ek tanni babe 40 diner chillai jini jaben, তিনি যদি হজ করার সামর্থ্য না রাখেন তাহলে তাকে হজ করার জন্য বাধ্যতামূলক নির্দেশ দেওয়া যাবে না, এই জন্য রোজা হজ যাকাত এই তিনটা পয়েন্টকে ছয় উসুলের অন্তর্ভুক্ত রাখা হয়নি। If someone is spending 40 days in the path of Allah, there is no mandatory, there is no command from Allah subhanahu wa ta'ala to go to Hajj. Because this is that depend on his capacity and ability. If there is this kind of amount of money, you can go to the house of Allah subhanahu wa ta'ala. You see, a form of the deen is very simple, very easy. You see, in the 40 days, spend the time in the 40 days in the Killa, there is no mandatory to perform the Hajj. এবার প্রশ্ন জাগে, তাহলে তিন নম্বর উসুল এলেম ও জিকির সাব্যস্ত করা হলো কেন? কারণ কোশ্চেন কেন হোয়াই দে দে পুট দ্যাট নাম্বার থ্রি কোয়ালিটি সিক্স পয়েন্ট এবং দ্য থার্ড পয়েন্ট দিস দ্য ইলম ও জিকির হোয়াই কাম ইন দিস কোশ্চেন ইন দ্য সিক্স পয়েন্ট এবং দ্য ইলম ও জিকির। এই এলেম এর অর্থ হল ইসলামী শরীয়তের জ্ঞান, ইসলামী শরীয়তের জ্ঞান পরিপূর্ণভাবে হাসিল করা সমস্ত মুসলমানের জন্য ফরজ নয়, কিন্তু নমাজ রোজা উযু গোসল কলেমা কালাম পাক না পাক হালাল হারাম এই জ্ঞানগুলি হাসিল করা সমস্ত মুসলমানের জন্য ফরজ, এই ব্যাপারে সতর্ক না হলে অন্য মানুষকে আমার ফরজ আমি না আদায় না করলে, আমার কলেমা আমি দুরুস্ত না করলে, আমার উযুগুসল আমি দুরুস্ত না করলে, আমার ইসলামী জিন্দেগি আমি দুরুস্ত না করলে অপরকে দাওয়াত দিয়ে আমি নাজাত পাব না। এই জন্য আমার জীবনে যে সমস্ত জিনিস শিখা ফরজ, এটা আমার উপর বাধ্যতামূলক করে দেওয়ার জন্য এলেমকে আর আল্লাহকে স্মরণ না রাখলে এলেম কোনো কাজে আসবে না। এই জন্য এলেমের সাথে সাথে আল্লাহর জিকিরকে তিন নম্বর পয়েন্ট সাব্যস্ত করে দেওয়া হয়েছে। And this is the reason also number three, point number three, they say ilm wa zikir. Why? Without basic knowledge, we cannot practice the deen. We cannot perform our salat, we cannot make our wudu and ghusl. This is the basic knowledge mandatory for each and every individual. This is third point is very important for each and individual. We have to learn the basic knowledge. Maybe they are just scholar and mashallah specialist in the ilm. These are some limited people. But the basic knowledge is first for everybody. This why this is the number three quality in the six point. We have to learn the basic knowledge. And knowledge also cannot benefit us if there is no remembrance of Allah. If we remember Allah subhanahu wa ta'ala, then we can fulfill our duty. We can obey the hukum of Allah subhanahu wa ta'ala. You say, ilm and zikr should be together. Knowledge is there, remembrance of Allah also is there. If there is no remembrance of Allah, then we cannot perform the duty. You say, ilm and zikr, they put the same sifat in the religion to each other. এবার আমরা 40 দিনের চিল্লায় বের হওয়ার পরে দেখব এই কাজে আমি একা নই, আমার সাথে একটা দল আছে। সুতরাং এক দল মানুষ একই নিয়মে একই কর্মসূচি দায়িত্ব পালন করার জন্য একসাথে যখন চলাফেরা করবে, স্বাভাবিকভাবেই একজনের চলাফেরার কারণে আরেকজনের কষ্ট হতে পারে, একজন আরেকজনকে যথাযথ মর্যাদা না দিতে পারে। যদি না হয়, এরকম যদি হয় যে আমি যাদেরকে নিয়ে চিল্লায় গেলাম আমার ব্যবহারে যদি তাদের কষ্ট হয়, অথবা তাকে আমাকে আমাকে তাকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা ছিল আমি যদি তাকে ততটুকু মর্যাদা দেই না, তাহলে আমাদের পরস্পরের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হবে। মনোমালিন্যের সৃষ্টি হলে দাওয়াত তবলিগের কাজ অন্যের কাছে করব, দূরের কথা, নিজেরাই একসাথে চলতে পারবো না। এই জন্য 4 নম্বর একরামুল মুসলিমিন এর পয়েন্ট রাখা হয়েছে। And you have to respect for each other. If there is no respect, no fulfill the right for each other, how we can work together? How we can live together? This is performing the duty, the necessary to fulfill the right of the believers, right of the your neighbor or your colleague, whatever you are working as a team-wise or the group-wise. This is a problem Muslim. You cannot practice the da'wah until unless you have to practice the Ikram al-Muslimi. This is respect to each other and fulfill the right of each other. If there is no fulfilling the right among ourselves, that the dispute is there, how we can convey the message to others? You say, you have to make love and mahabbah among ourselves, then you can work together as the Ummah of Muhammadur Rasulullah and convey the message to others. Then you can fulfill the duty in 40 days with Ikram. Without Ikram, it's not possible. এই জন্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান করবে না, সে আমাদের দলভুক্ত হতে পারবে না। This is Rasulullah saying in this hadith, مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَلَمْ يُعَقِّرْ كَبِيرَنَا وَلَمْ يُبَكِّرْ عَلِمَنَا فَلَيْسَ مِنَّا. This equality must be in a Muslim. Otherwise, he cannot consider the Ummah of Muhammad Rasulullah. You have to love and affection and shakka for the younger. And you have to have respect for your elder. And you have to have full respect, you have to obey the advice from the ulama. This three quality must be in a Muslim. If there is no three quality among the Muslims, he cannot but true follower of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam in the one portion of the Ikram also. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam er ei hadishta মানুষের সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র চাবিকাঠি। যে মানুষের সমাজে একরাম থাকবে না, ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি সম্মান থাকবে না, এই সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। সুতরাং তবলিগ যেহেতু বিশ্বজুড়া একটা দাওয়াতের কাজ, সুতরাং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তবলিগ বুখারীদের সহি উসুলের মধ্যে একরামুল মুসলিমিন একটা উসুল শব্দ করা হয়েছে। অনেক মানুষ সমাজে দুনিয়াতে শান্তির জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে, অনেকে অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, সমাজের কাছে মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য, এই রকম নিজের জনপ্রিয়তা লাভের জন্য যারা সামাজিক শান্তি প্রতিষ্ঠার কাজ করে এরা পরকালে জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার পাবে না। তাই তবলিগীরা যেন দাওয়াত ও তবলিগের কাজ করেও পরকালে জাহান্নাম কামাই না করে, জনপ্রিয় হওয়ার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন কাজগুলি করে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করার নাম সহিনিয়ত। এই জন্য পাঁচ নম্বর উসুল সাব্যস্ত করা হয়েছে সহিনিয়ত। Is the reason behind the fifth quality, fifth point, because we have to do everything only for the sake of Allah. Because a lot of good effort, good action, or things going on, there are mashallah, a lot of people, they're helping each other, they're doing a lot of good things for others, to benefit others, but there is no intention for the sake of Allah. No sincerity is there, because of name and fame, or they can be beloved to the people, mashallah, they get the highest status in this world. This is, they're doing a lot of good things for the people. The people, in the day of judgment, they will go to the Jahannam, because they know any sincerity for the sake of Allah subhanahu wa ta'ala. You say, in the Jamaat, in this world, we have to have sincerity. You say, Tasiyaniya, the fifth quality is there. Then we can save ourselves in the day of judgment from the hellfire. And similar way, we have to do everything for the sake of Allah, get the barakah and rahmah and barakah from Allah subhanahu wa ta'ala. This way, sincerity, Tasiyaniya, is very important sifat in this path of Allah. This way, this is the fifth point in the path of Allah subhanahu wa ta'ala, Tasiyaniya. এজন্যই সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার সারমর্ম হলো ভালো আমল সহি নিয়তে করলেই আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে, ভালো আমল সহি নিয়তে না করলে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না করলে ভালো আমলেরও কোন পুরস্কার পরকালে আল্লাহর কাছে পাওয়া যাবে না। Based on this hadith, innamal a'malu binniyat, a lot of times people are doing good things, mala, look like very good and beneficial for the people, especially for others, but there is no sincerity. They are not doing only for the sake of Allah, they are not getting any benefit. This is very mandatory, very important question here. Condition, anything we should do only for the sake of Allah subhanahu wa ta'ala is considered as ibadah. This way, without the good intention, without the sincerity, we cannot get any benefit. This is a very important issue, the sincere niya for each and every action of the believers. এই জন্যই এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করা হবে, তোমরা দুনিয়ার জীবনে কি আমল করেছ? তারা বলবে, হে আল্লাহ, তোমার রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে বলবেন, এই ফিরিস্তার পায়ে লোহার জিঞ্জির দিয়ে বান্ধ এবং উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, তোমার রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিলাম, জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন, তুমি লড়াইয়ে গিয়েছিলে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নয়, সমাজের মানুষের কাছে তুমি বাহাদুর হিসাবে সাব্যস্ত হওয়ার নিয়তে, সুতরাং আমি আল্লাহর কাছে তোমার মতো শহীদের জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার নাই। There is a lot of warning in the hadith. If there is no sincerity, even the good amal, they cannot get any benefit. Since there is one group of the mujahideen in the path of Allah, they are fighting for the cause of Allah subhanahu wa ta'ala against the kuffar. But in the day of judgment, Allah subhanahu wa ta'ala asked them, why are you fighting in the path of Allah? I said, ya Allah, what you thought? He said, no, you are lying. Then Allah subhanahu wa ta'ala commands the angels, they will put some chain in their leg and put in them. Chasing them to the Jahannam. Then they will ask the question, oh Allah, I fighting in your path. In the path of Allah, Allah subhanahu wa ta'ala, why you decided for me to go to the Jahannam? He said he's doing everything for the name and fame in the world. People say, MashaAllah, he's very smart. MashaAllah, he's very MashaAllah bright. This kind of so many quality, a name and fame in the mind. This way, today when you're getting any reward, you have to go to the Jahannam. Because they're missing the sincerity and the sincerity. Even the battlefield, they cannot get any reward because there's no sincerity here. তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একদল দান খয়রাতকারীদেরকে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করেছো? তারা বলবে, অনেক টাকা পয়সা দন দৌলত তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ তাদেরকে বলবেন, তুমি এই দানগুলি করেছো সমাজের মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, সমাজের মানুষের মারহাবা আর ধন্যবাদ পাওয়ার জন্য। আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নয়, সুতরাং তোমার মতো দানবীর সহি নিয়ত না থাকার কারণে আমার কাছে জাহান্নাম ছাড়া তোমার আর কোন পুরস্কার নাই। Similar way, another group of the people, they are came, they are very generous. They did lot of things, mashallah, in good cause, they're spending their money. Mashallah, they're doing lot good things, lot of good things. But in the day of judgment, Allah will ask them, why you did this thing? He said, Allah, you're doing everything for your sake. You know, everything, mashallah, giving charity, this and that, build a mosque, there's so many good things. And Allah will say, Allah will tell them, you're doing this thing, you did this thing for your name and fame. He said, today you're not getting any reward or anything from Allah subhanahu wa ta'ala, you have to go to the তারা বলবেন, হে আল্লাহ, আমরা দুনিয়াতে তোমার বান্দাদেরকে তোমার কথা শুনাইছি, তোমার কথা বুঝাইছি, তোমার পথে দাওয়াত দিয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত আলেমদের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বান্ধ এবং এদেরকে উল্টা হেসাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত আলেমগণ জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, সারা জীবন ভর তোমার বান্দাদেরকে তোমার কথা শিখাইলাম, তোমার কথা শুনাইলাম, তোমার কথা বুঝাইলাম, জাহান্নামে যাব কোন ফরাদে? আল্লাহ একই কথা বলবেন, তুমি আমার কথা মানুষকে শিক্ষা দিয়েছ, আমার কাছে আমাকে সন্তুষ্ট করার নিয়তে নয়, সমাজের মানুষের কাছে তোমার মান মর্যাদা বাড়াইবার নিয়তে। সুতরাং তোমার মতো আলেমেরও আমি আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া কোন পুরস্কার নাই। There is some group of the people, the so-called Ali, they are knowledgeable persons, they are seeking the knowledge for something else. They convey the message to others, mashallah, preaching the people, teaching the people, to mashallah, distribute the knowledge from the Quran, Hadith, but there is no sincerity. They are doing not only for the sake of Allah. In the day of judgment, Allah will call them, and what are the angels, you have to put them in Jahannam. And they will ask, oh Allah, we did everything, mashallah, we learned, mashallah, a lot of knowledge for the deen, distribute the knowledge of the Quran for the people, then Allah will call them, you did everything for your name and fame. People will call you, mashallah, very knowledgeable person. MashaAllah, he is very qualified, he is very deep scholar. You did only for the dunya. This way today you are not getting any single reward. You have to go to the Jahannam. This is the best your conversation. কাজেই দাওয়াত ও তবলীগের মতো নবীওয়ালা কাজ করেও যেন জাহান্নামের শাস্তির যোগ্য না হয়, এই জন্য 5 নম্বর পয়েন্ট সহি নিয়ত তবলীগের সহি উসুলের মধ্যে সাব্যস্ত করা হয়েছে। They have responsibility to say, they are conveying the message to others. They are doing the work of Ambiya alayhi wa salatu wa salam. They are those who need for the sincerity. If there is no tasih and niya, they will face the same thing go to the Jahannam. They are the same all of us. This we have to make everything only for the sake of Allah. This is the fifth quality in the work of da'wah, is the tasih and niya. তারপর 6 নম্বরে বলা হয়েছে নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হইয়া যাওয়া, যেটা আসল উদ্দেশ্য। আগের 5টা ঠিক হলে পরে এই 6 নম্বরটা সফল হতে পারে, আল্লাহর দিনের দাওয়াতের কাজ নফর ফি সাবিলিল্লাহ। প্রথম 5টার কোন একটা না থাকলে 6 নম্বর সফল হবে না, এই জন্য 6 নম্বরকে সফল করার জন্য 5টা নম্বরকে শর্ত হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এইভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে, অত্যন্ত সুদূর প্রসারী ফলপ্রসূ হিসাবে এই বর্তমানের তবলিগের সহি উসুলকে ধার্য করা হয়েছে। How we can complete our duty, fulfill the duty of the follower of Muhammad Rasulullah Sussam. This we have achieved the 5 quality in our life. Otherwise we can't fulfill our duty. This is kalima, salat, ilm, zikir, ikramul muslim, tasiyaniya is a condition for the work of da'wah. Quality of the da'i, there should be this 5 quality. If they are missing any quality among them, they cannot fulfill their duty as a follower of Muhammad Rasulullah Sussam. This is the going in the path of Allah. We practice in this high quality, come to in our life first, then you have to be responsibility for whole ummah. This five qualities are mandatory for the da'i. This we have to work, to put effort, struggle in the path of Allah, to achieve this quality for ourselves, and same way distribute this quality for others. This is five conditions to work of da'wah. Allah give us tawfiq to understand and fulfill our deen. এই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের জন্যই যেহেতু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন, তাই আমরা এই দাওয়াত ও তবলিগের কাজে যে যেভাবে পারি শরীক হয়ে কাল হাসরের মাঠে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাতারে ঠাঁই পাওয়ার সৌভাগ্য দান করুন। And follower of the best Prophet Muhammad sallallahu alaihi wasallam. This is based on our capacity. We have to try our best. How we can fulfill our duty? How we can get mashallah higher position in the eyes of Allah subhanahu wa ta'ala as a follower of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. You see, everybody should get ready. How we can fulfill our duty? You see, this is the main issue about the bayan and talk and everything. So prepare ourselves how to spend time in the path of Allah subhanahu wa ta'ala. Alhamdulillah, one thing additional I can be beneficial. Once asking the Imam Zahir Abdul, Zahir Abdul from Pakistan, he asked him, oh brother, what kind of work this is? This is the work of da'wah. He said, this is the work of da'wah first for everybody. Why? Achieving the iman is the first for everybody. And through the da'wah, we can achieve our iman. This is the for each and every individual, the mandatory. Without da'wah, we can complete our iman. He said, this is mandatory in the basic level for each and every individual. The whole ummah, they have to try their best and prepare the one special group, they can convey the message to the whole world. But basically, participating with this work is the first for everybody. So may Allah give us tawfiq. We have to make intention of our ulama to make the work easy. At least we have to try our best in the beginning stage, but the gateway, at least 4 months. We have to spend 4 months to enter in this world. Then Allah give us tawfiq, some understanding, then we can continue the whole life. This 4 months is very important for each and every individual to learn the world. This everybody making this. Alhamdulillah, who is ready for